الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে প্রথম হাদিস হলো عن أبي حميد عبد الرحمن بن سعد الساعدي قال استعمل النبي صلى الله عليه وسلم رجلا من الأزد يقال له ابن اللتبية. আবু হুমায়রা আব্দুর রহমান ইবনে সাদ সাইদি বর্ণনা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ গোত্রের ইবনে লুতবিয়া নামক এক ব্যক্তিকে যাকাত আদায় করার কাজে কর্মচারী নিয়োগ করলেন। এগুলোতে দেখেছেন যাকাত আদায়কারী কর্মচারী আছে, আমাদের দেশেও মাদ্রাসার পক্ষ থেকে যাকাত আদায়কারী কর্মচারী নিয়োগ থাকে, অথচ সরকার থেকে হওয়া উচিত। যেহেতু সরকার যাকাত আদায় করে না, সেহেতু মাদ্রাসাগুলো যাকাত আদায় করে তারা মাদ্রাসা চালায়, এই জন্য মাদ্রাসার তরফ থেকে যাকাত আদায়কারী কর্মচারী নিযুক্ত আছে, আর তাদেরকে ওই যাকাত থেকে বেতন দেওয়া হয়। তারা যদি ধনীও হয়, তাদের জন্য যাকাত খাওয়া হালাল নাও হয়, তবু এই যাকাতের কাজে নিযুক্ত হওয়ার জন্য এবং নিজের পরিশ্রম ব্যয় করার জন্য তাদেরকে বেতন ওই যাকাত থেকে দেওয়া যাবে এবং খাওয়া তাদের জন্য বৈধ হবে। এবারে এই লোকটাকে যখন কর্মচারী নিয়োগ করা হলো, তার বেতন আছে না নেই? বেতন আছে। সে উপহার স্বরূপ তা করে ওই ব্যক্তি আদায়কৃত মাল সহ ফিরে এসে বলল যে এই মাল, এই হচ্ছে যাকাতের মাল, আর এইগুলো হচ্ছে আমার হাদিয়া, লোকে আমাকে হাদিয়া দিয়েছে, গিফট দিয়েছে, দুই শ্রেণীর মাল, এই মাল হচ্ছে আপনাদের আর এই মাল হচ্ছে আমার হাদিয়া বা গিফট। এ কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে দণ্ডায়মান হয়ে আল্লাহ প্রশংসা ও স্তুতি বর্ণনা করে বললেন, অতঃপর বলি দিয়ে আম্মা বাদ, দেখেন আম্মা বাদ আল্লাহ নবী বলতেন, তাই না? আম্মা বাদ মানে কি? অতঃপর। অনেক জাহেল মনে করে আম্মা বাদ মানে আলেমরা বলে আমি বাদ, অনেকে মনে করে, অনেক জাহেল যারা আলেমদের প্রতি ভক্তি রাখে না তারা বলে, আলেমরা বলে তোমরা করো না, আমাকে সব জায়গা আছে, এই জন্য আমি বলছি আগে থেকে যে তোমরা করবে, আমি বাদ। এদিন প্রথমে কি বলে? আম্মা বাদ। এটা কি? এটা একটা প্রহসন, এটা একটা বিদ্রুপ, ঠাট্টা, ব্যঙ্গ। এই শ্রেণীর প্রহসন করা নিশ্চয়ই যায় না, ক্রিটিসাইজ করা। হ্যাঁ, সুতরাং আম্মা বাদ আল্লাহ নবী বলতেন বলে ওলামায়ে কেরাম খুতবার শুরুতে আম্মা বাদ বলেন। আর আম্মা বাদ মানে কি? অতঃপর, আমি বাদ না। আসলে মানুষ বুঝতে পারছেন ওই যে নিজে যে শব্দটা দেয় না তার উপরে ক্যাশ করে, এই জন্য এখানে দাল্লা আছে না, দাল্লা এখানে কি বলে? ডালদার। এই বেতাকা আছে না সৌদিদের, বেতাকাকে কি বলে? পতাকা। যেহেতু সে পতাকা আছে না, বেতাকা দিনে সাড়ে আরবাইনকে কি বলে? ইশারা আরবাইন, কারণ ইশারা চিনে আর সাড়ে শব্দটা চিনে না, যেটা চেনে তার উপরে মানুষ ক্যাশ করে। ওই যে একটু আগে করছিলেন না, তুই কি করছিস বলতি? হ্যাঁ, কি করছিস বলতি? তুই মুচ্ছিস, কি করে জানলি? আমিও মুক্তি। মানুষ যা করে তার উপরে ক্যাশ করে, কি করে? অপরকে ক্রিটিসাইজ করে। আম্মা বাদ মানে এই জাহেলরা বলে আমি বাদ, অথচ এটা হচ্ছে ব্যঙ্গ বিদ্রোহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আম্মা বাদ বলতেন, তাই সাহাবায়ে কেরাম বলতেন এবং ওলামায়ে কেরাম বলে থাকেন খুতবা শুরুতে আম্মা বাদ, অতঃপর বলি যে আল্লাহ আমাকে যে সকল কর্মের অধিকারী করেছেন তার মধ্য হতে কোন কর্মের তোমাদের কাউকে কর্মচারী নিয়োগ করলে সে ফিরে এসে বলে কিনা এটা আপনাদের আর এটা উপহার স্বরূপ আমাকে দেওয়া হয়েছে, তাহলে আল্লাহ নবী রাগ করেই বললেন, তাই না? কর্মচারী পাঠালাম, কর্মচারী যে মাল হবে সবই সরকারি মাল, কিন্তু তাকে গিফট দেওয়া হয়েছে বলে সে নিজে কিছু মাল নিজের জন্য খাস করে নিয়েছে। তাহলে যদি সে সত্যবাদী হয় তাহলে তার বাপ মায়ের ঘরে বসে থেকে দেখে না কেন তাকে কোনো উপহার দেওয়া হচ্ছে কিনা, তাকে যদি খাস ভাবে উপহার দেওয়া হয়েছে তাহলে সেই উপহারটা সে মা বাপের ঘরে বসে থাকলে লোকে দিয়ে যায় দেখি, ও সরকারি কর্মচারী হিসাবে গেছে বলেই তো ওকে দিয়েছে। তো অনেক সময় এমন হতে পারে যে আপনি আমার খেজুর গাছের জায়গা আদায় করতে এসেছেন, খেজুরের জায়গাটা কিংবা মনে করুন আমার উটের জায়গা আদায় করতে এসেছেন, আমার উদ্দেশ্যে অনেক আছে, এবার আপনি নির্বাচন করবেন যে এতগুলো উটের মধ্যে কতটা জায়গা আপনাকে লাগবে, ঠিক কিনা? তার মধ্যে কোনটা কোনটা আপনি নেবেন। এবার আপনাকে যদি একটা গিফট দিই তখন আপনার মনটা কি হবে বলতো? দুর্বল হবে না, হয় না? আর দুর্বল হওয়ার কারণে আপনি কি করবেন? আমার কাছ থেকে ভালো জিনিসটা নিতে কুণ্ঠিত হবে, কারণ আপনার কাছে নাকি এটা একপরে ঘুষ হয়ে গেল, তাই না? এইভাবে মনকে দুর্বল করে যারা বলে গিফট খায়, যে আমাদের দেশে অনেকে হাদিয়া বকশিস, ঘুষ বলে না কি বলে বকশিস, তো বকশিস নিয়ে যদি কেউ সরকারি কাজে ফাঁকি দেয় কিংবা সরকারের ফান্ডে খেয়ানত করে, তাহলে খেয়ানতকারী হয়ে কেয়ামতের দিনে উঠবে এবং প্রত্যেক খেয়ানতকারীর পাশায় খেয়ানতের পতাকা লাগানো থাকবে। লোকে দেখেই বুঝতে পারবে তাকে এই লোকটা খেয়ানত করেছে। সুতরাং আল্লাহ নবী রেগে গেলেন এবং বললেন, মা বাপের ভয়ে বসে দেখো তোমাকে কেউ হাতিয়ে গিফট দিচ্ছে কিনা, তুমি সরকারি কর্মচারী হয়ে গেছো বলে তোমাকে গিফট দিয়েছে, সুতরাং এ তোমার জন্য যায় যে আল্লাহর কসম তোমাদের মধ্যে যে কেউ কোনো জিনিস অধিকার গ্রহণ করবে, অধিকার নেই অনধিকারে গ্রহণ করবে, সে কেয়ামতের দিন তার নিজ ঘাড়ে বহন করা অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। ওরা তো পাশায় থাকবে পতাকা, আলাদা কথা। এখন যদি আপনি কোন একটা ছাগল খেয়ানত করেন, বললেন ছাগলটা আমাকে গিফট দিয়ে ওকে ছাগলটা কেন দিয়েছে, ছাগল যদি আপনি খেয়ানত করেন এই ছাগলটা কেয়ামতের দিনে ঘাড়ে ধরে নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবেন। অতএব আমি যেন অবশ্যই চিনতে না পারি যে তোমাদের মধ্যে হতে কেউ নিজ ঘাড়ে চিহি রব বিশিষ্ট উঠ, আল্লাহ ঘাড়ে উঠ ঘাড়ে, অথবা হাম্বা রব বিশিষ্ট গাই, অথবা মে মে রব বিশিষ্ট ছাগল বহন করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করছো বা করেছ। আল্লাহ নবী সতর্ক করে দিচ্ছেন। আবু হুমায়দ রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি তার দুটো হাতকে উপর দিকে এতটা তুললেন যে তার উভয় বগলের সুভ্যতা দেখা গেল, খুব উঁচু করে তুললেন। অতঃপর তিনবার বললেন, হে আল্লাহ আমি কি পৌঁছে দিলাম, হে আল্লাহ আমি কি পৌঁছে দিলাম। কিছু কিছু পণ্ডিত প্রবর আছে যারা এই হাদিস থেকে হাত তুলে দোয়া প্রমাণ করেছে, ফরজ নামাজের পর মোনাজাত নিয়ে এখনো পর্যন্ত চলছে। ফরজ নামাজের পর মোনাজাত করার দলিল হিসাবে এই হাদিসটাকেও পেশ করেছেন, এবং ইবনুল লুতবিয়া জায়গাতে ইবনু তুবাইয়া, এরকম পণ্ডিত দেখেন নামটাও ঠিক মতো পড়তে পারেনি, সে ইবনুল লুতবিয়াকে ইবনু তুবাইয়া লিখছে। লেখার পরে বলছে, দেখো আল্লাহর নবী শেষকালে হাত তুলে দোয়া করলেন, তার মানে হাত তুলে দোয়া করা যাবে। হাত তুলে দোয়া করে এখানে ফরজ নামাজের পরের কথা আছে না, কিন্তু তারা ওই যে এখানে কার নিয়ে ওখানকার একজনের বরদান, একজনের ধার, একজনের কি বলে একজনের মাথা, একজনের পা লাগিয়ে জুড়িয়ে শেষকালে বলছে কি, যে দোয়া না করলে জাহান নামে যাবে। ঠিক আছে, দোয়া না করলে জাহান নামে যাবে, কিন্তু ফরজ নামাজের পর দোয়া না করলে জাহান নামে যাবে কথা কোরআনে আছে। কি আজব জ্ঞান, কি আজব! আর জাহেল মানুষরা, অজ্ঞ মানুষদের কোনো জ্ঞান নেই, তারা না হুজুর যা করেছেন সেটাই ঠিক, এত বড় হুজুর এত বড় বুজুর তারা, এত বড় দাড়ি, এত বড় পাগড়ি, এত বড় বিধান, হ্যাঁ আজকাল বড় সর উঠেছে। বলছে যারা বিনা পয়সায় তাবলীগ করছে তাদের কথা শোনো, আর যারা বেতনভোগী আমাদের মতো বেতনভোগী পয়সা নিয়ে ডলার নিয়ে রিয়াল নিয়ে তাবলীগ করছে তাদের কথা কেন শুনবে? তাদের হক দেখে লোক চিনবে, লোক দেখে হক চিনবে, লোক দেখে টুপি দেখে পাগড়ি দেখে কি হক চিনা যায়? কেউ বেতনভোগী না স্বেচ্ছাসেবী এই দেখে কি হক চিনা যায়? হক চিনতে কাজে চিনতে হবে, হক দেখেই হক চিনতে হবে, সোনা দেখে সোনা চিনতে হয়, সোনা কোন জায়গায় ছিল কোন জায়গা থেকে বেরিয়েছে তা থেকে সোনা কেনা যায় না। কিন্তু এমন বোকা মানুষ তারা কিছুই বোঝে না, বাস হুজুর পাগড়িওয়ালা হুজুর অতএব ইনি ঠিক কইছেন, সবাই মিলে হক তুলে সবাই জোরে সোরে মজা হচ্ছে। খবর আসছে কেউ যদি বলছে গো আমার ছেলে হাসপাতালে আছে, হায় ইমাম সাহেব শুরু করছেন হাত তুলে, বলে হ্যাঁ এটা ফরমাইশি মোয়াজাত চলবে, এ ঘোষণা হলো আগামী কাল কিংবা পরশু অমুক জন ইফতারি করাবে, এই ফরজ নামাজের পরে তার জন্য হাত তুলে খাস মোয়াজাত, তারপরে তো ইফতারির সময় আছে, ইফতারির সময় ইফতারি করার আগে হাত তুলে মোয়াজাত হয় আপনাদের? হয়, যখন ইফতারি পার্টি হয় সেই পার্টিতে সবাই মিলে ইফতারি করার আগে হাত তুলে মোয়াজাত হয় না, হয় না? সব বিজাতি ঘটা, এসব বিজাতি ঘটা বলতে গেলে অনেক মানে কি বলবা তোমার কথা, এই বিদাত গুলো প্রচলিত আছে। আল্লাহর নবী এখানে হাত তুলে দোয়া করলেন বলে এই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া হবে? এগুলো প্রমাণ হয় না। নম্বর দুই, আল্লাহর নবী এখানে হাত তুলে দোয়া করেননি, এখানে হাত তুলে কি করলেন? বললেন হে আল্লাহ আমি কি পৌঁছে দিলাম, এটা দোয়া হলো? বরং আল্লাহকে ধাপ তুলে আল্লাহকে সাক্ষী রাখা হলো। কিন্তু আল্লাহ মুস্তাহান, চশমা যদি নীল রঙের চশমা দেখান সারা দুনিয়াটাই কি হবে, দেখা যাবে, তাই না? একজন মানে ভোখারি, খুব ভোগ লেগেছে, খুব খিদে লেগেছে, তাকে জিজ্ঞেস করছে দুই আর দুই কত হয়, তো করছে বলে চারটে রুটি, দুই আর দুই কত, তা সে কি বলছে চারটে রুটি, রুটিটা কেন বাড়াবো বলুন দেখি, তার পেটে খিদা আছে, মনে মগজে মোনাজাত ঢুকে আছে, মনে মগজে, তাই একটা কোন রকমের একটা হাদিস পেলে সেটাকে ফিট করছে, যাই তাকে মোনাজাত প্রমাণ, আল্লাহ বিশাল পন্ডিত। আর এই সব মাথা মোড়ারা এরা ফিতনা সৃষ্টি করছে, ফিতনাবাজ এরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আমরাও বলছি আল্লাহ তুমি সাক্ষী থেকো, কেয়ামতের দিনে এদের সাথে বোঝা করা হবে, আল্লাহ তুমি সাক্ষী থেকো, যারা হক কথা মেনে নেয় না তারা অহংকারী, হককে যারা হক বলে স্বীকার করে না তারা অহংকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে বেহেস্তে যাবে না। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ভালো জামা পরে জুতো পরে সেও কি অহংকারী, তাদের কি অহংকার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, না, সুন্দর জামা পরলে সুন্দর জুতো পরলে অহংকার আছে না, অহংকার কিসে আছে, বাতরুল হাককে পহামতুন্নাস, মানুষকে তুচ্ছ করা, মানুষকে ছোট করা, মানুষকে ঘৃণা করা হচ্ছে অহংকার। আর হক প্রত্যাখ্যান করা, জেনে শুনে হক জেনেও যদি কেউ গ্রহণ না করে, অহংকার, অহংকার, নিজের বদি আছে আমি জেনে নি, একটু ছোট কবে গেল মদিনা থেকে পড়ে এলো, তারপর এখন বড় হয়ে গেছে, অথচ আমি তার বড় অমুক, আমি তার থেকে বড়, বয়সে কত বড়, ডবল বড়, আমি তার বাপের বয়সে, আমার কথাটা আছে। এই যে অহংকার মানুষকে কি করে, হক থেকে দূরে সরে যায়, দূরে সরে নিয়ে যায়, হক থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে তাকে হক চিনতে দেয় না, মুশকিল হলো এদেরকে নিয়ে, সমাজে কিছু লোক এদের সমর্থন করে, আর তারা যেহেতু কিছু বোঝে না, তারা তো বোঝে না, আর বোঝে না বলেই এটা করে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে যে হক দেখে হক চিনতে হবে, স্বর্ণ দেখে স্বপ্ন চিনতে হবে, হকটা কোন জায়গায় আছে, কোনখান থেকে বেরুচ্ছে, সে বেতনভোগী কি না, নাকি সে নিজের পকেট থেকে বলছে, নাকি মাইক দিয়ে বলছে, না টেলিফোনে বলছে, এটা আমাদের দেখার দরকার নেই, কে বলছে আমার দেখার দরকার নেই, হক কি না, স্বর্ণ কি না, খাঁটি কি না, সেটা পরীক্ষা করে দেখো, হক দেখে হক চিন, লোক দেখে হক চিন, আর হক দেখে লোক চিন, লোকটা হক পন্থী কি না কি দেখে দিতে হবে, তুমি দেখবে না জামা দেখে, হক দেখে খবরদার, এই ভুল যেন মানুষের না হয়, সেটাই বারবার সতর্ক করে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত তুলে কি বললে, আল্লাহ তুমি সাক্ষ্য দেখো, ওরা বলতে আল্লাহ নবী মহারাজ বলে না, কিছু বলার আছে এখানে, কিছুই বলার নেই, চলো অন্য হাদিসে যাই, তাহলে এখানে আমাদের কি, আমাদের বিষয়টা কি চলছিল, আমাদের বিষয়টা কি চলছিল, আমরা কি বিষয় দিয়ে শুরু করেছিলাম, কর্মচারী জুলুম করলো, মালিকের সরকারি মাল নিজের মাল করে দিল, বুঝতে পারছেন? আমাদের দেশে কিছু আদায়কারী আছে যারা ডাকাত আদায় করতে যায়, অনেকে তো নকল চেক বানিয়ে আদায় করে খাচ্ছে, শুনছেন না শুনেননি? বিশেষ করে সরকারি কর্মচারী যারা, তারা যখন যায় তাদের কোন রকমের ঘুষ নেওয়া বা কোন রকমের উপহার উপঢৌকর নেওয়া যায় নয়, যে নেবে সে হারাম খাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস দিয়ে উম্মতকে বুঝিয়ে দিলেন যে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি সবাইকে বুঝিয়ে দিলাম, সবাইকে শুনিয়ে দিলাম, আর কিয়ামতের দিনে দেখবো তখন হয়তো তুমি আমাকে প্রশ্ন করবে, কিন্তু আল্লাহ তালা নবীদেরকে প্রশ্ন করবেন, তাই না? নবীদেরকেও আল্লাহ প্রশ্ন করবেন, তখন যেন আল্লাহ তুমি আমাকে প্রশ্ন করো না, কারণ তখন জবাব আমি এখন দিচ্ছি, আমি সাক্ষী, আমি পৌঁছে দেওয়া, তুমি সাক্ষী থাকো, যে হলো জুলুম। সুতরাং জুলুম যে কোনো ভাবেই হোক সেটা কি অন্যায়। চলুন দ্বিতীয় নম্বর হাদিস দেখি, আবু হুররা থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান কানাত ইনদাহু মাযলামা লি আখি মিন ইরদিহি আও মিন শাই ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারান ওয়ালা দিরহাম ইন কানা লাহু আমালুন সালেহ উখিযা মিনহু লিকদরি মাযলামাতিহি ওয়াইন লাম ইয়াকুল লাহু হাসানাত উখিযা মিনহু সাইয়্যাত সাহিবিহি ফাহমিলা আলাইহি রাওয়াহুল বুখারী। কি বলছেন? যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের উপর তার সম্ভ্রম অথবা কোন বিষয়ে জুলুম করেছে, সম্ভ্রম মানে মান সম্মানে ইজ্জতে, হ্যাঁ এই লোকটা অমক, এই লোক তার শেষে এই ভুল করেছে, ছোটবেলায় কোনো ভুল করেছে, তার ভুল ধরে সমাজের চোখে তাকে ছোট করার জন্য একটা ভুল, হ্যাঁ আলেম হয়েছে, এ তো অমুকের বেটার বাবা চোর ছিল, অমুকের বেটা ও মা এই করে, অমুকের বেটা অমুকের ভাই ও ভাই এই তো করে, যে ভাইয়ের নানা আত্মীয় স্বজন ধরে রেখে কি করা হয়, ছোট করা হয়, ইজ্জত সম্মানে তার প্রতি জুলুম করা হয়, তাকে গালি দিয়ে জুলুম করা হয়। আপনি যদি কাউকে এমন ভাষায় গালি দেন যাতে তার মাকে ব্যভিচারী বানানো হয় না, হয় না বাপকে ব্যভিচারী বানানো হয়, এগুলো জুলুম না? এগুলো ধরবেন না আল্লাহ? অল্লাহে সমাজে তার প্রতিষ্ঠা আছে, তা দেখে হিংসা হলো যে তাকে এমন একটা কথা বললেন। আপনি দেখবেন অনেক সময় হিংসুক মানুষ আছে যখন প্রশংসা করবেন যে ভাই ইমদাদ ভাই একজন সাংঘাতিক লোক, মিয়া ফিল মিয়া এইভাবে তার এই তার এই প্রশংসা করছে, হঠাৎ করে একদম এসে বলছে হ্যাঁ মিয়া জানেন না আপনি, ও তো এই তার মানে কি ওকে আপনি বড় জানছেন, ও আসলে বড় নয়, ও হচ্ছে ছোট ছোট করে দিলেন। এই হচ্ছে সম্ভ্রমের জুলুম, ইজ্জতে জুলুম, অথবা কোন বিষয়ে মাল মাল সম্পদে জুলুম হয়, মাল সম্পদে জুলুম হয়, দৈহিক জুলুম হয়, যেভাবেই জুলুম হোক না কেন, সে যেন আজ দুনিয়াতে তার কাছ থেকে ক্ষমা চেয়ে হালাল করে নেয়, যে জুলুমটা করেছে সেটা হালাল করে নেয়, মানুষ ভাই এটা হয়ে গেছে আপনি ক্ষমা করে নেন। আরে ঠিক আছে কিছু মনে করবো, ঠিক আছে এটা হালাল হয়ে গেল, তাই না? একটা অপবাদ দিলেন, সে অপবাদ মানুষ আমি বলেছিলাম ভাই অমর জায়গায় বলে ফেলেছি, আপনার বিপদ করেছি, আপনার কষ্ট আপনি নিন্দা করেছি, আপনি ক্ষমা করে দেন, যখন আপনি বলবেন সে ব্যাটারি নরম হয়ে আপনাকে ক্ষমা করে দেবে, আর ক্ষমা করলে সেটা হালাল হয়ে গেল আপনার জন্য। এই জন্য আপনার দুই বছর ফলে এটা হালাল ভূমিন হলে আও হালাল করে নাও, ওই দিন আসার পূর্বে যেদিন দিনার ও দিনাম টাকা পয়সা কিছুই থাকবে না, যার বিনিময়ে তুমি নিজেকে বাঁচাতে পারবে। আজকে দিলে ঢুকলে বাবা পার্লামেন্টের মেম্বার বলে বেঁচে যাও, মন্ত্রী বলে বেঁচে যাও, প্রধানমন্ত্রীর ছেলে বলে বেঁচে যাও, লাখ কোটি কোটি টাকা আছে বলে টাকা ঢেলে ঢেলে বেঁচে যাও, তাই না? আর কালকে কি করে বাঁচবে? সেই দিন আসার পূর্বে যেদিনে কোনো না বন্ধুত্ব থাকবে, আর না ঘুষ বিনিময় থাকবে, আর না মুক্তিপণ থাকবে, আর না টাকা পয়সা থাকবে, না দিনারা ওরা দিরহাম। আর যদি কোনো নেক আমল থাকে, তোমার একমাত্র সম্বল কি? নেক আমল। সঙ্গে কে যাবে? নেক আমল যাবে, তবে জুলুমের পরিমাণ অনুযায়ী তা হতে নিয়ে নেওয়া হবে। জুলুম করেছ, জুলুমের প্রতিশোধ দাও, তোমার নেক আমল দাও ওকে, ওর প্রতি জুলুম করেছ। আর যদি নেক আমল না থাকে হুজুর, তাহলে মজলুম সঙ্গীর পাপরাশি নিয়ে তার জালেমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, দিয়ে প্রতিশোধ দেওয়া, কেউ বাদ যাবে না। জুলুম দুনিয়া থেকে, জুলুম করে দুনিয়া থেকে বেঁচে গেলেও কেয়ামতে আখেরাতে বাঁচতে পারবে না। আগে বলেছি আপনাদেরকে, এমনকি পশু পক্ষীর মাঝেও, পশুর মাঝে যে সিংহহীন পশু, সিংওয়ালা পশুর কাছে মার খেয়েছে সে, আর যে মার দিয়েছে সে বেঁচে যাবে, পশু বাঁচবে না, মানুষ তো দূরের কথা, মানুষও কিন্তু বাঁচবেই না, তাকে হিসাব দিতেই হবে। অন্য একটা হাদিস চলুন, সুতরাং বুঝতে পারছেন জুলমের, জুলুম করা কত বড় অপরাধ। আর এক হাদিসে আপনি শুনলেন জুলুম হচ্ছে কেয়ামতের অন্ধকার, আর এই হাদিসে কি শুনলেন যে জুলুমের প্রতিশোধ দিতে হবে, যে অন্যায় অত্যাচার আপনি করে থাকবেন তার প্রতিশোধ দিতে হবে, আর সেই প্রতিশোধ দেবেন কি দিয়ে? নিজের নেকি দিয়ে, নেকি না থাকলে গুনাহ নিয়ে, হয় নেকি দিয়ে না হয় গুনাহ নিয়ে আপনাকে জুলমের প্রতিশোধ দিতে হবে। সুতরাং যারা মজলুম আছেন, যারা অত্যাচারিত, তারা সুসংবাদ নেন দুনিয়া থেকে বেঁচে গেলেও আপনি জানেন কে কেয়ামতে ছাড়বেন না, মাফ করে দেন সেটা আপনার জন্য সব হবে, কিন্তু মাফ না করলে আপনি কেয়ামতে সেটা পাবেন। আপনার টাকা চলে গেছে, কেউ টাকা নিয়ে মানে আত্মসাত করে নিয়েছে, যেমন আমার কাছ থেকে একজন 20,000 রিয়াল নিয়ে তার গোপন হয়ে গেছে, ঠিক আছে আমি ছাড়বো না, কাল কেয়ামতে নেব, এইভাবে আত্মসাত করা, হ্যাঁ আমি ছাড়বো না, মাফ করলে আমি সব পাবো, না করলেও আমি এর বিনিময় আমি পাবো, এই 20,000 রিয়ালের বিনিময় আমি ইনশাআল্লাহ তার কাছ থেকে অনেক নেকি নেব, আর না হয় আমিও তো গুনাহগার, আমার অনেক গুনাহটাকে দিয়ে আমি মুক্তি পাবো। সুতরাং খবরদার, মাজলুম হলে কেউ মানে নিজেকে অসফল মনে করবেন না, কেয়ামতের দিনে সফল হবেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, দা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। প্রকৃত মুসলিম হলো সেই, মুসলিম হলো সেই প্রকৃত মুসলিম, সেই আসল মুসলিম সেই যার জীব ও হাত থেকে সকল মুসলমান নিরাপদ থাকে। তার মানে কোন মুসলমান তার জীব দ্বারা কষ্ট পায় না, তার কোন মুসলমান তার হাত দ্বারা কষ্ট পায় না, সেই হচ্ছে আসল মুসলমান। আর যদি কোনো কাতার গাছ থেকে কোনো মুসলমান কষ্ট পেয়ে থাকে, হয় জীব দ্বারা গালি গালিগালাজ ইত্যাদি, অথবা হাত দ্বারা মারামারি এই সেই অত্যাচার অস্ত্র এই সন্ত্রাস ইত্যাদি দিয়ে কষ্ট পেয়ে থাকে, তাহলে সে প্রকৃত মুসলমান নয়। এর আগে আপনাদেরকে বলা হয়েছে সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালাগালি করা, আরে মুসলমান তো দূরের কথা, মুসলমানদের আলেম ওলামাকে ফেসবুকে গালাগালি করা হচ্ছে, এত গালাগালি ফেসবুকে, আল্লাহ কাউকে কুত্তা, কাউকে জাহান্নামের কুকুর, কাউকে হ্যাঁ আল্লাহ আকবার বদবাদ, কি কামিনা কি কি কাফের মুশরিক, তো এসব তো আছে যাদের বুকে যাদের কাছে বোধহয় আরবি কায়দাও জানে না, আরবি পড়তেও জানে না, সেও কাফের বলে বসছে, যে এই করে সে কাফের, আবার তুম কাফের, কাফের হয়ে গেছে গালি, আরে মোলামার বিরুদ্ধে গালি ব্যবহার করছে, অথচ বলা হচ্ছে যে ফাঁসে কি, ফাঁসে কি মানে কি কাবিলার গোনা, কাবিলার গোনা, এটা একটা জুলুম, এই যে কুকুর বলছো মুখে কুকুর রেখেছ, এই শাস্তি কাল কেয়ামতের দিনে দিতে হবে। ওই যাকে কুকুর বলছো তাকে তোমার নেকি দিতে হবে, আর না হয় তার গুণা তোমাকে নিতে হবে, এটা একটা সম্ভ্রমের জুলুম, তাই না, এটি ইজ্জতের জুলুম। অতএব সেই হচ্ছে প্রকৃত মুসলিম, যার হাত এবং জিভ থেকে মুসলমানরা নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির, মুহাজির হচ্ছে সেই, মুহাজির মানে ত্যাগকারী, মুহাজির মানে কি ত্যাগকারী, দেশ ত্যাগী, যে ধর্মের জন্য দেশ ত্যাগ করে তাকে বলা হয় মুহাজির। তাহলে আসল ত্যাগকারী বা আসল হিজরতকারী মুহাজির হলো সেই, যে সেই জিনিস ত্যাগ করে যা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ যে সমস্ত নিষেধ করেছেন খালাস ত্যাগ করো, তাহলে তুমি হচ্ছে আসল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদের কত ফজিলত, আল্লাহ তাদের ফজিলত পেতে চান, শহীদ হতে পারেননি কিন্তু শহীদের ফজিলত পাওয়ার ব্যাপার আছে, তাই না, শহীদ বরণ আছে না নাই, যদি আপনি হিজরতের স্বভাব পেতে চান তাহলে আসল হিজরত কি হবে, আসল হিজরত মানে আসল ত্যাগ হবে, তুমি ত্যাগ স্বীকার করো, আল্লাহ তাআলা যা হারাম করেছেন, আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন তা ত্যাগ করো, তা বর্জন করো, তাহলে তুমি হবে আসল হিজরত খাই। সুতরাং এখানে আমাদের প্রথম যেটা হাদিস ছিল সেটা হচ্ছে জুলুম, যে জুলুম হয় হাত দ্বারা, জুলুম হয় জিভ দ্বারা, জিহ্বা দ্বারা, এই জিভ দ্বারা এবং হাত দ্বারা যারা জুলুম করে তারা তওবা করে নে এবং হালাল করে নে, হালাল করতে হলে কি করতে হবে এটা জানেন, আপনার তওবার শর্ত, এই জুলুমের শর্ত হলো কি, শুধু তওবা করলে হবে, তওবার ছটা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো কি, হকদারের হক ফিরিয়ে দিতে হবে, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, নচেত আপনি যতই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করেন আপনার তওবা কবুল হবে না, আপনার তওবা কবুল হবে না। তওবা কবুল হতে হলে শর্ত হচ্ছে যে জুলমের জুলমের বদলা নিতে হবে অথবা তার কাছ থেকে হালাল করে নিতে হবে। এই হলো আব্দুল্লাহ বিন আমরের হাদিস। প্রশ্ন পরে হবে, তারই হাদিস বলছেন, কানা আলা সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইউকালু লাহু কিরকিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামানের জন্য একটি লোক নিযুক্ত ছিল, সামানের জন্য আল্লাহ নবীর সামান থাকতো সাথে, তার জন্য বিশেষ সামান বহন করার জন্য একটা লোক থাকে। যেমন আমি কোথাও প্রোগ্রাম ট্রোগ্রাম করতে গেলে একটা লোক নিয়ে সাথে ক্যামেরা ট্যামেরা টেপ টেপ সঙ্গে নিয়ে যেতে হয়। তো এরকম একটা লোক ছিল, তার নাম ছিল কি, কিরকিরা। লোকটার নাম ছিল কিরকিরা। সে মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। আমরা কাউকে বলতে পারি জান্নাতি জাহান্নামী? কারো কবরে লিখে দিলাম জান্নাতি, চলবে? কাউকে বললাম জাহান্নামী, জাহান্নামে গেছে। এই যে ফেসবুকে আল্লাহু আকবার, জাহান্নাম যেন বাবার পকেটের জিনিস, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে ঢোকাচ্ছে, যাকে ইচ্ছা তাকে জান্নাতে ঢোকাচ্ছে। এই ফেসবুকের মুফতিরা যাকে ইচ্ছা জান্নাতে ঢোকাচ্ছে, যাকে ইচ্ছা জাহান্নামে ঢোকাচ্ছে। জাহান্নাম ওর বাবার পকেটের জিনিস। এই আল্লাহ নবী বললেন জাহান্নামী, কারণ আল্লাহ নবী ওহি থেকে জানতে পারত। আমাদের কাছে ওহি আছে নাকি? কি করে জানলে? আরে প্রত্যেকে যারা ইতিহাস করেছেন নিজেদের ইতিহাসে ভুল হতে পারে, তো সেই ভুলকে ঠিক মনে করে একদম গ্যারান্টির সাথে, না এই ঠিক আর এটা ভুল, তুই কি করে জানলি? তাহলে জাহান্নামী মানে কি? আল্লাহ, এত বড় সাহস! অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি কোন মুসলিমকে কাফের বলে, সে যদি কাফের না হয় তো সে নিজে কাফের। সুতরাং সে নিজে কাফের হয়ে যাবে, এগুলো খেয়াল রাখা দরকার। কিরকিরা সঙ্গে ছিল, সে মারা গেলে আল্লাহ নবী বললেন জাহান্নামী। সমস্যা আছে? আল্লাহ নবী ওহির মাধ্যমে জানতে পারলেন যে জাহান্নামে যাবে, নাকি আল্লাহ নবী গায়েব খবর জানতেন? তাকে জানানো হতো তাই তিনি জেনেছেন, বললেন জাহান্নামী। অতঃপর এই কথা শুনে সাহাবীগণ তাকে দেখতে গেলেন, ব্যাপারটা কি? এই ভালো লোক আল্লাহ নবী খিদমত করেন, সঙ্গে ভালো সমাজ নিয়ে যান, কি জাহান্নামী কেন? সুতরাং তারা একটি আংরাখা, বুক খোলা লম্বা ও ঢিলা জামা বিশেষ, ওই যে আমাদের বর্তমানে কি দেখছেন সৌদিরা পরে না জামার উপরে, কি বলে থাকে, ফারোয়া তো সেই মোড়াটা যেটা শীতে পরে, সাধারণত পাতলা মাতলা যেগুলো পরে সেগুলো বিষ্ট বলে, বিষ্ট আংরাখা, এই যে লেবাসের উপরে কালো রঙের, হ্যাঁ, তারপরে আপনার বাদামি রঙের পরে না, বা সাদা রঙের, এই শ্রেণীর আংরাখা, বুক খোলা লম্বা ঢিলা জামা পাওয়া গেল, সেটি সে গনিমতের মাল থেকে চুরি করে রেখেছিল। গনিমতের মাল বোঝেন কাকে বলে? যুদ্ধের পর কাফেরদের কাছ থেকে যে মাল পাওয়া যায়, সেই মালগুলো যোদ্ধাদের মাঝে বিতরণ হয়, যার যা ভাগে পড়বে সেটা পাবে। কিন্তু এ কোন সময়ে কোন ফাঁকে কোন ভাবে মাত্র এইরকম একটা আংরাখা লুকিয়ে রেখেছিল, তার জন্য আল্লাহ নবী তাকে কি বললেন, জাহান্নামী। এবার ওজন খেয়াল করার ব্যাপারটা কি, যারা দোকানে কাজ করেন, যারা মাদ্রায় কাজ করেন, খেয়ানত করলে, কাফিলের খেয়ানত করলে, কিংবা আপনার কি বলে স্পন্সরের খেয়ানত করলে, টাকা পয়সা এদিক সেদিক করলে অবস্থা কি হবে? লুকিয়ে রাখলে লুকানো থাকবে না। আমার দেশে বাংলাতে বলে, কি বলে, আঁচল দিয়ে আগুন ঢাকা যায় না। আগুন ঢাকা যাবে? কাপড় দিয়ে আগুন ঢাকা যাবে? আর কাপড় পুড়ে আগুন বেরিয়ে আসবে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কেন বলো বলতো, শাক দিয়ে মাছ ঢাকা যায় না? মাছ, হ্যাঁ, জ্যান্ত মাছ, এক শ্রেণীর মাছ লাফায় না, তা লেপটির মাছটা চুরি করে শাক দিয়ে ঢেকে রেখেছে, আর মাছ তখন লাফাচ্ছে, মাছ বলে দিচ্ছে যে আমি আছি শাকের ভিতরে। এই জন্যই বাংলাতে বলে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, কেমন থাকা যাবে না, কখন থাকবে না, কেমন দিন অন্তপক্ষে বেরিয়ে পড়বে, আর তখন আপনার এত পেট দিতে হবে এত লোকের সামনে, বুঝতেই পারছেন? অতএব সাবধান। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন জুলুম থেকে বাঁচার জন্য। আল্লাহ সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।